তাকে বোঝান, তাকে আপনি সুন্দর ব্যবহার দিয়ে বোঝান। ইসলাম সুন্দর ধর্ম, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার আখলাকে আপনি তাকে দুর্দূর করবেন না, দুর্দূর করবেন না, তাকে আকর্ষণ করুন। সবসময় প্রত্যেক মুসলিম হচ্ছে দায়ী, শুধু এই হুজুররা দায়ী না যে দাওয়াতের কাজ করবে, আপনিও একজন দায়ী। তাকে আপনি বোঝান, সে যেন ইসলামের দিকে আকর্ষণ আকৃষ্ট হয়। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আগে তো বিভিন্ন জায়গাতে নবী পাঠানো হতো, কিন্তু শেষকালে আপনি বলছেন যে একজন নবী পাঠানো হয়েছে সারা বিশ্বের জন্য, আর শেষ নবী। মহান আল্লাহ জানতেন যে বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, সারা বিশ্ব এখন একটা গ্রামের মতো, তাই না? একটা গ্রাম, কিংবা মনে করতে পারেন একটা সেলুনের মতো। আপনি সেলুনে চারিদিকে আয়না লাগানো থাকে, আপনার সেলুনে আপনার চোখ, আপনি এমনিতে দেখতে পারবেন না আপনার পেছনে কি আছে, কিন্তু সেলুনে বসে দেখতে পারবেন। সারা বিশ্ব আজ একটা সেলুনের মতো, এখানে বসে আপনি সারা বিশ্বকে অবলোকন করতে পারেন, দেখতে পারেন। সুতরাং এটা কি না হয়ে গেছে, আমার একটা দেখে গেছে ঠিক আছে, আমি এটা শেষ করছি।